ছাড়ো তৈরি হও স্বাধীনতা ছিনিয়ে নাও খর ছাড়ো তৈরি হও স্বাধীনতা ছিনিয়ে নাও খর ছাড়ো তৈরি হও আপোষে নয় ছিনিয়ে নাও চলো দিলে পুকারকে তিরঙ্গা স্বভাবে চাই বইয়ে দাও ফকির হয়ে বিলিয়ে দাও রক্ত চাই বইয়ে দাও ফকির হয়ে বিলিয়ে দাও রক্ত চাই বইয়ে দাও স্বাধীনতা ছিনিয়ে নাও চলো দিলি পুকারকে পাগল হাওয়া বাড়িয়ে হা দিচ্ছে ডা ওই শোনো পাগল হাওয়া বাড়িয়ে হা দিচ্ছে ডা তাই ঘর ছাড়ো তৈরি হও স্বাধীনতা ছিনিয়ে নাও